আমরা আরো একটি খুশির অনুষ্ঠান ওয়াদার মতো করতে চলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই খুশি আমাদের দুনিয়া ও আখেরাতে একরকম থাকে। দুনিয়ার খুশি আসল খুশি নয়, আসল খুশি আখেরাতের খুশি। আর সেই খুশিতে যেন আমরা ধন্য হতে পারি তার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে কামনা করি। আজকে অনুষ্ঠান সম্পর্কে আপনারা অবগত নন, আপনারা জানেন যে আমরা আজকে কি ধরনের প্রতিযোগিতা প্রোগ্রাম করছি। যদিও লোক সংখ্যা এখন কম, আসতে ধীরে ধীরে হয়তো লোক বাড়বে, এই জন্য প্রতিযোগিতা প্রোগ্রামটা একটু পিছিয়ে দিই। তার আগে যদি কেউ গজল পাঠ করতে আগ্রহী হন তাহলে প্রস্তুতি নেন। তার আগে সবার আগে কোরআন তেলাওয়াত করে শোনাবেন কে? আব্দুল্লাহ মোহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মিশ্রে মানুষের বন্ধ

তাসানি বিল্লাহ, আপনারা এতক্ষণ যে গজব শুনে এই গজবের মর্ম ধারণ করেছেন, দুনিয়াতে লঙ্কা নাইয়া মহতে কথা বলা ঠিক? আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কান্দিয়ে নাও, আখেরাতে কান্দাইও না, কথা ঠিক? কি বলতে হবে? আমাকে দুনিয়াতেও কাঁদাইও না, আখেরাতেও কাঁদাইও না। অতএব গজলের মর্ম ঠিক নয়, ঠিক আছে? গজল অনেক অনেক রকম বাঁধিয়ে ফেলে, আর মুখস্থকারীরা মুখস্থ করে বলে থাকে, কিন্তু সবগুলোর অর্থ ঠিক না। দুনিয়াতেও আল্লাহ তুমি আমাকে কাঁদাবে না, এবং আখেরাতেও কাঁদাবে না, বেঁচে থাকতেও কাঁদাবে না, মতের সময়ও কাঁদাবে না। আমরা সবসময় সুখ চাই আল্লাহ, যে একসময় দুঃখ কত পাতা এখন দুঃখ দিয়ে দাও, সেই সময় দুঃখ দিও না, না এই কথা বলবেন না, বলবেন সবসময় সুখ দাও আল্লাহ, কোন সময় আমাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। হ্যাঁ, আর কেউ আছেন গজল বলার মতো? নেই, তারা প্রোগ্রাম শুরু করছে। মানিশ ভাই, আপনারা একটা পুরস্কার আগে থাকবেন, এখানে প্রশ্ন করব, আগেকার মতোই হাত তুলে মানুষ হাত তুলবে, আপনি একজনকে এখতিয়ার করবেন, তারপরে তিনি উত্তর দেবেন, মুখে কেউ উত্তর দেবেন না। মানিশ ভাই যাকে এখতিয়ার করবেন তিনি তার উত্তর দেবেন, উত্তর সঠিক হলে একটি পুরস্কার। আগে বলছি মুখ খুলবেন না, কেবল হাত তুলবেন। আনিস ভাই যাকে বলতে বলবেন এখানে আপনার সামনে চলে আসুন, সামনে চলে আসুন, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুবিধা হবে, সামনে চলে আসুন সবাই। আনিস ভাই চোখের সামনে চলে যান, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আব্দুল্লাহ কি বলে রেডি, শুরু করছি। প্রথমেই বললাম হাত তুলবেন, মুখ খুলবেন না, বিসমিল্লাহ। কেয়ামতের দিনে যখন আল্লাহ সুরের সিন্দারে উৎকার করবেন, তখন সমস্ত মানুষকে জীবিত করবেন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, কেউ মাছের পেটে, কেউ বাঘের পেটে, কেউ কেউ মাটির মধ্যে মিশিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের একটা অংশকে নিয়ে, একটা অনুপরমাণ অংশকে নিয়ে জীবিত করবেন। মানুষের দেহে সেই অংশটা কি? আগে হাত তুলবেন, তারপরে উত্তর, কেউ মুখ খুলবেন না। বলুন, হ্যাঁ বসুন। মানুষের দেহের অংশ রঘু না, কিসের? পাঁচরের না, ভালো করে বলেন, পিছনে তো পাঁচর হয় না, পাঁচর তো বুকে হয়, কিসের হাঁটি? ভালো করে বলবেন, পাঁচরের হাঁটি না, বসুন। হ্যাঁ বলুন, মেরুদণ্ডের কোন হাঁটিটা? মাঝখান থেকে না, শেষ থেকে না, উপর থেকে, নিচের থেকে? বাস কেয়ামত আসার আগে অনেক লক্ষণ আছে যে কেয়ামত আসবে। কেয়ামত আসার আগে তিনটে বড় বড় নিদর্শনের কথা বলুন, বড় বড় আলামত আছে তিনটে। কেয়ামত আসার আগে সে আলামত ঘটবে, তবে কেয়ামত হবে। তিনটে আলামতের কথা, তিনটে নিদর্শনের কথা বলুন। আপনার আগে এটা তো কাছে নিয়ে ধরুন, অনেক ধরে রয়ে গেছে, আচ্ছা বাজার হবে খুব বড় বাজার হবে, যেমন শুধু পশ্চিম দিক থেকে উঠলে এমন থেকে আগুন আর আকাশ ভেঙে পড়বে। এটা তো কেমন হয়ে গেলে, কেমন আগে আকাশ ভাঙার আগে কি হবে? হ্যাঁ ভূমিকম্প আর হ্যাঁ সূর্য পশ্চিম থেকে উঠবে আর একটা বলো